الدين. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه ذلك ضعف الإيمان. رواه مسلم. যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করার সঙ্গে সঙ্গে তার মধ্যে ষড়ঋপু সৃষ্টি করেছেন। ষড়ঋপু ছয়টা বিষ হোমিওপ্যাথি ডাক্তারখানায় আলমারির মধ্যে ঔষধের পাশাপাশি আপনারা ছয়টা বিষের শিশিও দেখতে পাবেন। এই বিষ খেলে মানুষ মরে, আবার এই বিষ খেলে মানুষ বাঁচে। ল্যাকেসিস একটা ঔষধ হোমিওপ্যাথির, কেউটি সাপের বিষ দিয়ে তৈরি হয়, সাপে কাটা রোগী ওই ওষুধ খেলে সেরে যায়, অতএব বিষেরও দরকার আছে। এই বিষ যদি ডাক্তার সাহেব ভুল করে অপপ্রয়োগ করে ভালো মানুষের দেহে দিয়ে দেন তাহলে ওই কেউটির বিষটা ভালো মানুষের দেহে ঢুকলে বাঁচবেও, সঙ্গে সঙ্গে খতম। ডাক্তার সাহেবের কাজ হল বিষটা বিষের জায়গায় লাগানো, ওষুধটা ওষুধের জায়গায় লাগানো। আমরা প্রত্যেকে মানুষ জ্ঞান সম্পন্ন প্রাণী, আল্লাহ পাক আমাদের দেহের মধ্যে ষড়ঋপু দিয়ে দিয়েছেন কাম ক্রোধ লোভ মদ মাৎসর্য, এই ছয়টা বিষ। এগুলোর প্রয়োজন আছে বলে তিনি দিয়েছেন, কিন্তু এগুলোকে সঠিকভাবে ব্যবহার করে যারা তারাই হল পৃথিবীতে প্রকৃত মানুষ। একটা অন্যায় হচ্ছে রাগ নামক এই ঋপুটা আপনাকে অবশ্যই কাজে লাগাইতে হবে, অন্যের বিরুদ্ধে আপনি অবশ্যই রাগ করবেন, অন্যটা দূর করার চেষ্টা করবেন। যদি রাগের মতো এই বিষটা দেহের মধ্যে না থাকত তাহলে অন্যায় উৎপাটন করা পৃথিবী থেকে আদৌ সম্ভব হতো না। একজন লোক অন্যায়ভাবে নির্যাতিত হচ্ছে, নিগৃহীত হচ্ছে, আর আপনি সেখানে দৃশ্য দেখছেন আর খিলখিল করে হাসছেন, বোঝা গেল আপনার মধ্যে ওই চেতনা নাই। প্রতিটি জিনিসেরই প্রয়োজনীয়তা আছে এবং ব্যবহারের দায়িত্ব মানুষের উপরে দেওয়া আছে। যে মানুষ এগুলোকে সঠিক স্থানে সঠিকভাবে ব্যবহার করতে পারে সেই হল সত্যিকারের মানুষ, আর যে মানুষ এগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে পারে না সে মানুষ হল ব্যর্থ মানুষ। ছোটবেলায় আমরা দেখেছি মুরব্বীদের সামনে পাড়ার কোনো ছেলে পেলে বেয়াদবি করলে কে কার ছেলে ভাতিজা দেখা দেখি নাই, যেহেতু বাচ্চা ছেলে মুরব্বীরা তাকে থাপ্পড় দিয়ে ঠান্ডা করে দিতেন, প্রথমে বকা দিতেন না শুনলে থাপ্পড় দিতেন। গ্রামের কেউ এটাকে খারাপ মনে করত না, ছেলে অন্যায় করেছে মুরব্বী মেরেছে, ঠিকই তো করেছে। এখন অবস্থা এমন দাঁড়িয়েছে অনুশাসনমূলক উপদেশ দিলেও পরের দিন এসে সাঙ্গভঙ্গ নিয়ে এসে আপনাকে মেরে ফেলে দেবে। মানুষের মধ্যে এই চেতনার লোপ পেয়েছে। পশু স্বভাব এখন জয়লাভ করেছে। এই রিপু অনেক সময় ব্যক্তি পর্যায়ে থেকে রাষ্ট্রীয় পর্যায়ে চলে যায়। রাষ্ট্রনেতা যারা হন তাদেরকে সবচেয়ে বেশি ধৈর্যশীল হতে হয়। সংসারে বাবার যদি পাঁচটা সন্তান থাকে, পাঁচজন পাঁচ রকমের, বাপ মা যেভাবে অত্যন্ত ধৈর্য দূরদর্শিতার সাথে তাদের মধ্যে সামঞ্জস্য বিধান করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটির প্রধান যারা থাকেন তারা যেভাবে তাদের স্কুল কলেজ ইউনিভার্সিটির প্রতিষ্ঠানগুলোকে পরিচালনা করেন, এক এক ছাত্র এক এক টাইপের, এক এক শিক্ষক এক এক মেজাজের, এই সবগুলোকে তাল মিলিয়ে চলার সামঞ্জস্য বিধান করা কঠিন ব্যাপার। এর জন্য যারা নেতৃত্বে থাকেন তাদেরকে খুব দূরদর্শিতাপূর্ণ এবং তাদেরকে ধৈর্যশীল হতে হয়। রাষ্ট্র যারা চালান, কোটি কোটি মানুষের যারা নেতা হন তাদেরকে অন্য সবার চেয়ে বেশি হিসাব করে পা ফেলতে হয়। অথচ ওইখানেই যখন মানুষ মদমত্ত হয়ে যায়, সাধারণ চোর ডাকাতের মতো অভ্যাস যখন তারা করে ফেলে, তখন তাদের দ্বারা ক্ষতি অনেক বেশি হয়। একজন মানুষ চুরি করলে যা ক্ষতি হয়, একটা রাষ্ট্রপ্রধান ওই অন্যায়টা করলে অনেক অনেক গুণ বেশি হয়। তার একটা হুকুমে লাখো মানুষের জীবন চলে যায়, আর এখানে একজন সন্ত্রাসী একটা হুকুমে একজন মানুষের জীবন যায়। এজন্য ওই ক্ষেত্রটা খুবই গুরুত্বপূর্ণ ক্ষেত্র। আবদুল্লাহ ইবনে ওমর একদিন হেঁটে যাচ্ছেন, আল্লাহ নবী তার ঘাড়ে হাত দিয়ে বলছেন, কুন ফি দুনিয়া কান্নাকা গরিব ও আবিরি সাবিল, হে ইবনে ওমর তুমি রাস্তায় হাঁটো, দুনিয়াতে বসবাস করো, কান্নাকা গরিব তুমি যেন অচেনা একজন মানুষ, ও আবিরি সাবিল অথবা মুসাফির। আবু যর গফারি খুব হকপন্থী ছিলেন, দারুণ কঠোর হকপন্থী, তাকেও আল্লাহ নবী হে আবু যর গফারি তুমি দুইজনের উপরেও যেন খবরদার আমির হয়েও না। উনি বুঝতেন এর মধ্যে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা নাই, যে দেশে কথায় কথা যে কর্মীদেরকে ভুল ধরে সে নেতা হতে পারে না। প্রতিটি কথায় যদি ভুল ধরেন আপনি, আপনি নেতৃত্ব দিতে পারবেন না, আপনাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে চলার অভ্যাস করতে হবে। সব সাহাবীদের সমান মেজাজে ছিলেন না, এজন্য আল্লাহ নবী এক এক সাহাবীকে এক এক উপদেশ দিয়েছেন। ওমর ফারুক যখন খেলাফত হ্যান্ডওভার করবেন মৃত্যুর আগে, তখন তিনি ছয়জনকে দিয়ে একটা বোর্ড করে গেলেন, তোমরা ছয়জন আশারে মোবাশ্বারা শ্রেষ্ঠ মানুষ, তোমাদের ছয়জনের মধ্যেই একজন খলিফা হবে, আপসে পরামর্শ করে একজন খলিফা করে নিও। এবার নিজের ছেলের ব্যাপার বলে যাচ্ছেন আবদুল্লাহ সম্বন্ধে, খবরদার আবদুল্লাহকে যেন খলিফা করো না, তবে সে তোমাদের ছয়জনের মধ্যে মিডিয়া পার্সন হিসেবে কাজ করবে, তোমাদেরকে সঠিক পথে পরিচালনার জন্য সে ভূমিকা রাখবে, কিন্তু সে নিজে খলিফা হবে না। ওসিয়ত করে গেলেন, কারণ তিনি জানতেন আবদুল্লাহ অত্যন্ত সৎ এবং অত্যন্ত স্বচ্ছ মানুষ, এবং সে নরম প্রকৃতির মানুষ, সে ধমক দিয়ে কিছু বলতে পারবে না। অথচ নেতা হতে গেলে ধমকও দিতে হবে, আদরও করতে হবে, দুটোই লাগবে। বাপ তো ছেলের সম্পর্কে ভালো খবর রাখে, ও নরম মানুষ, ওকে লোক ওর কাছে লোক আদায় করে নেবে, ও শক্ত হয়ে কিছু বলতে পারবে না, অত ওকে যেন খলিফা না দেওয়া হয়। এটা দিয়ে এটাই প্রমাণ করা যায় যে নেতৃত্বের জন্য অবশ্যই তার মধ্যে কিছু গুণাবলী লাগবে। কোরআনে এজন্য ছয়টা গুণ এসেছে, হাদিসে অনেক গুণাবলী এসেছে, আমাদের ইসলামী খেলাফত বইটা পড়ে দেখবেন, সব আমরা ওখানে বলে দিয়েছি। তো বড় গুণ হল এই কবিউন আমিন, তাকে আমানতদার হতে হবে, শক্তিশালী হতে হবে, শক্তিশালী মানসিকতায়, শক্তিশালী দেহে, সব দিক দিয়ে। অজাদাত বাস্তাতান ফিল ইলমি ওয়াল জিসমি, তালুতের সম্পর্কে আল্লাহ পাক বলছেন তাকে আমি এলেম এবং দৈহিক শক্তিতে বলিয়ান করেছি। এলেমও লাগবে, অর্থাৎ জ্ঞান শক্তিতে আপনাকে বলিয়ান হতে হবে, এবং সেই সাথে আপনাকে দৈহিক শক্তিতেও বলিয়ান হতে হবে। দুর্ভাগ্য বর্তমান পৃথিবীর বিভিন্ন দেশে যে সমস্ত নেতৃত্ব যারা এসেছেন ভোটাভুটির মাধ্যমে, সেখানে কিছু মানুষ এমন এসে গেছে যারা নিকৃষ্ট চোর ডাকাতের চাইতেও খারাপ, আর যার কারণে আমাদের প্রতিবেশী মিয়ানমারে মুসলমানদের রক্তে গোসল হয়ে যাচ্ছে প্রতিদিন। আজ এক সপ্তাহ যাবত হাজার হাজার মুসলমানকে হত্যা করা হচ্ছে, নারী ধর্ষণ করা হচ্ছে, বাচ্চাদেরকে কচুকাটা করা হচ্ছে, বাড়িতে আগুন দিয়ে দেওয়া হচ্ছে, এমনকি তারা পালিয়ে আসতেছে বাংলাদেশে, সাগরের মাঝখানে নৌকা ডুবিয়ে মেরে ফেলে দেওয়া হচ্ছে। সেদেশের সেনাবাহিনী, সেনাবাহিনী একটা প্রশিক্ষণ থাকে, তারা এত অমানুষ হয় না। সেই নিরীহ মানুষগুলা, আহত জখমপ্রাপ্ত রক্তাক্ত মানুষগুলা যখন তারা পালিয়ে পাগলের মতো চলে আসতেছে, সে নৌকা ধরে তাদের ডুবিয়ে মেরে ফেলে দিচ্ছে। মানুষ কত নিচে নামলে এগুলো সম্ভব, অথচ যখন এদেশে মুক্তিযুদ্ধ এসেছিল 71 সালে, 1 কোটির মতো মানুষ ভারতে আশ্রয় নিয়েছিল, ত্রিপুরা আশ্রয় নিয়েছিল, আগরতলা আশ্রয় নিয়েছিল, তারা কিন্তু বাধা দেয়। তাদের কাছে যে মানবতা পাওয়া গেছিল, আজকের আমাদের মুসলমানদের কাছে সে মানবতা পাওয়া যাচ্ছে না। যখন তারা বাংলাদেশে আসছে, আমাদের বিডিআর সাহেবরা, এখন তো নাম হয়েছে বিজিবি, এরাও তাদেরকে পুশ ব্যাক করে দিচ্ছে, আশ্রয় নাই, কেন কেন্দ্রের হুকুম নেই, ওরা কি করবে? এই দুর্দশাগ্রস্ত অবস্থা সামনে রেখে কোরআনের আয়াতটা আপনাদের সামনে বলে দেই, সূরা নিসা 75 নম্বর আয়াত, অমালকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানি আল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বারিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। অমালকুম, কি হয়েছে তোমাদের? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কেন লড়াই করছো না? ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, অথচ পুরুষ নারী এবং শিশু, আবাল বৃদ্ধ দুর্বল জনতা আমার কাছে প্রার্থনা করছে, রব্বানা আখরিজনা মিন হাযিল ক্বারিয়াতি যালিমি আহলুহা, হে আমাদের পালনকর্তা, তুমি আমাদেরকে বের করে নাও এই নির্যাতন, এই জালেমের জনপদ থেকে। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, হে আল্লাহ, তুমি আমাদেরকে তোমার পক্ষ থেকে একজন অভিভাবক পাঠিয়ে দাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, এবং তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠিয়ে দাও। যখন আমার বান্দা আমাকে দেখে কাঁদছে, তো তোমরা মুসলমান ঘরে বসে আছো? এই আয়াতগুলো বাসি হয়ে গেছে নাকি? মুসলমানদের শুনিয়ে দেওয়া কর্তব্য যা শুনিয়ে দিচ্ছি, আমরা আমাদের নির্বাচিত সরকারকে অবশ্যই বলবো, আমাদের প্রতিবেশী ভাইয়েরা যাদের অপরাধ কেবল মুসলমান এবং তারা বাঙালি, সরকার মুসলমান না হলে বাঙালি তো বটে, কলকাতার বাঙালিদের সঙ্গে এত মহব্বত আপনাদের, আরাকানের বাঙালিদের সঙ্গে এত দুশ্মনী কেন? তারাও বাঙালি, এরাও বাঙালি, বরং ইতিহাস বলবে একটু পরে। বড় কথা হলো, একজন মানুষ যখন নির্যাতিত হয়, আগে নির্যাতনকে রক্ষা করতে হয়, পরে যেয়ে দরকষাকষি হয়। আগে তাদেরকে বাঁচান, নাহলে ধরে নিয়ে জেলখানে রাখেন, তাও ভালো, খেয়ে ফেরে বেঁচে থাক, তারপরে মিয়ানমারের সঙ্গে আপনার দরকষাকষি করবে, কূটনীতি করবেন। আপাতত মানুষ হিসেবে তাদের মানবতা, মানবিক সাহায্য দেওয়া প্রত্যেকটা মানুষের কর্তব্য। অথচ আমেরিকা দেখছেন কি আং সাং সুচি একজন বেরিয়েছে, মহান নেত্রী, তাকে বলা হয়েছে রোহিঙ্গাদের সম্পর্কে আপনার বক্তব্য কি? অনুভূত রোহিঙ্গা আবার কারা? কি চমৎকার বক্তব্য! 65 বছরের বুড়ি, এতদিন ধরে তিনি সেখানে আছেন, যে রোহিঙ্গা চিনেন না, অথচ তিনি জননেত্রী। অপরাধ একটাই, এদের এরা মুসলমান। ব্রিটিশ গভর্নমেন্টের ভেদ বুদ্ধির কারণে এরা আগে ছিল বাংলাদেশের সঙ্গে আরাকান রাজ্য ছিল, 1937 সালে তাদের যে ম্যাপ করে গেল এদেশ থেকে পালানোর সময়, তখন তারা ওটাকে বার্মার সঙ্গে জুড়ে দিল, ঠিক যেভাবে কাশ্মীর মুসলিম মেজরিটি হওয়া সত্ত্বেও শয়তানি করে তারা ভারতের সঙ্গে জুড়ে দিয়ে গেছিল, ঠিক বাংলাদেশের সঙ্গে মুর্শিদাবাদ মালদহ মুসলিম মেজরিটি হওয়া সত্ত্বেও এগুলোকে তারা বাংলাদেশের সঙ্গে দেয় নাই, সিলেটের করিমগঞ্জ মুসলিম মেজরিটি হওয়া সত্ত্বেও ওটাকে তারা বাংলাদেশের সঙ্গে দেয় নাই। উদ্দেশ্য একটাই, যাতে ভবিষ্যতে রক্ত ঝরে দেশে শান্তি না থাকে। আরাকান মুসলিম স্টেট আজকে নতুন নয়, আল্লাহ রসুলের জন্মের রেসালাদ হিসেবে, নবী হিসেবে জন্মের পর, আবির্ভাবের পর থেকে যুগ যুগ ধরে আরবদের সঙ্গে চীনের বাণিজ্য জাহাজ চলত, মুসলমান হওয়ার পরে ওই ব্যবসায়ীরাই চট্টগ্রাম হয়ে আন্দামান হয়ে চীনে যেত, চট্টগ্রাম বন্দরের আশপাশে মাঝে মধ্যে তাদের অ্যাক্সিডেন্ট হয়েছে জাহাজ ডুবির কারণে, আর তারা যেতে পারেনি আরবে ফিরে, তারা আরাকান রাজ্য যেহেতু একবারে সাগরের তীরে সেখানে তারা বস্তি কায়েম করেছিল। যারা আমাদের থিসিস পড়েছেন তারা জানেন ইতিহাস, আমি বলে দিই সেখানে, আমরা সেখানে গিয়েই তারা তৎকালীন সময় জানে আরাকান রাজা যারা ছিলেন তারা বৌদ্ধও ছিল না মুসলমানও ছিল না, অন্য ধর্মই ছিল না, দ্রাবিড় না কি সব ছিল না, বলতে বলছ তাদের কাছে কি বলল, আমরা মুসলমান, আমাদের একজন আমির আছেন, আমরা আমিরের দ্বারা পরিচালিত হয়ে কোরআন হাদিসের বিধান মোতাবেক আমরা রাষ্ট্রে কোনো উৎপাত করি না, কোনো অন্যায় করি না, আমরা চুরি ডাকাতি করি না, সন্ত্রাস করি না, আমরা স্রেফ আপনার রাজ্যে বিপদে পড়ে এসেছি, যা জাহাজ ভেঙে গেছে আমাদের, আমরা ব্যবসায়ী জাতি, ব্যবসা করে খাব, দয়া করে আমাদের আশ্রয় দিন, আমরা আপনার রাষ্ট্রের উন্নতির স্বার্থে যা করণীয় করব, আমরা আমাদের আমিরের অধীনে শাসিত হব, আপনার শাসনে নয়, স্রেফ আমরা আপনাকে আমাদের অভিভাবক হিসেবে চাই, যেন আমাদের নিরাপত্তা, জীবন নিরাপত্তা, যানবাহন নিরাপত্তা থাকে। আরাকানরা তাদেরকে আশ্রয় দিয়েছিলেন সেই বহু পূর্বের কথা। মুস্তাদরাকে হাকিম চতুর্থ খণ্ড 4138 পৃষ্ঠায় একটা হাদিস এসেছে, হাদিসটির সম্পর্কে সনদ সম্বন্ধে কথাবার্তা আছে কিন্তু ইতিহাস সম্বন্ধে পরিষ্কার। আবু সাইদ খুদরি বলছেন যে একদিন আল্লাহ রসুল এক কলস আদা আমাদের মধ্যে বন্টন করে দিয়ে বললেন তোমরা সবাই আদা খাও, মালিকুল হিন্দ রাহমি আমাদের জন্য হাদিয়া পাঠিয়েছেন। তখন বাংলাদেশকেও একসঙ্গে হিন্দ বলা হয়তো, যদি একটা রাষ্ট্র ছিল, রাহমি রাজা আমাদের জন্য হাদিয়া পাঠিয়েছেন এই আদা, তোমরা সবাই খাও। আদাকে আরবিতে জাঞ্জাবিল বলা হয়, সুরাত দাহার পড়ে দেখুন, জাঞ্জাবিলা আছে না সুরাত দাহারে, জান্নাতে আমাদেরকে পানি পান করানো হবে যে পাত্র দিয়ে, সে পাত্রের কাসান কানা মেজা জোহা, সেখানে মিশ্রণ থাকবে জাঞ্জাবিলের, অর্থাৎ আদা মিশ্রিত পানি আমাদেরকে জান্নাতে পান করানো হবে। আল্লাহ পাক আদাকে এত সম্মান দিয়েছেন, সেই সম্মানিত খাদ্য মালিকুল হিন্দ রাহমি আল্লাহ রসুলের জন্য হাদিয়া পাঠিয়েছে, সেই যুগে এর গুরুত্ব অনেক বেশি ছিল বলেই তো পাঠানো হয়েছে। যেমন রাজশাহী থেকে আমরা আত্মীয় বাড়িতে আম পাঠাই, ঠিক না? তো তখন বাংলাদেশের শ্রেষ্ঠ সবচেয়ে দামি ব্যবসায়ী পণ্য ছিল এই আদা। সেই আদা পেয়ে আল্লাহ নবী সবাইকে দিলেন, ভাষাটা সে এইভাবে মালিকুল হিন্দ আমাদের জন্য আদা পাঠিয়েছেন। থিসিস করার সময় আমি এখানে গিয়ে রাহমি কোথায় আর খুঁজে পাই না, শেষকালে আমার প্রফেসর মইনুদ্দিন খান বললেন আরে বাবা রাহামি তো রামু রাজ্য, রামু উপজেলা, তাই নাকি? বলে হ্যাঁ, আমি যতদূর খুঁজেছি এর উপরে এর রামুকেই আমি রাহামি মনে করি, কারণ সাগরের তীরে জাহাজ ভাঙলে তো সাগরের তীরেই হবে, আর ওটা তো সাগরের তীরেই না, আপনাদের ধারে। অতএব তাদের ধারণা মতো এখানে যে রাজা ছিলেন সেই রাজাই আদার কলস পাঠিয়েছেন আল্লাহ রসুলকে হাদিয়া হিসেবে। এটা দিয়ে এটাই প্রমাণিত হয় ইসলামের সঙ্গে আরাকান বা চট্টগ্রামের পরিচয় ইসলামের আবির্ভাবকালীন সময় থেকেই, এটা নতুন ভাবে নয়। সপ্তম শতাব্দী, খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে আরবের বুকে ইসলামের আবির্ভাব হয়, আর তখনই ইসলাম চলে আসে আরাকানে। এজন্য তখন এটাকে বলা হয় সীতাগং, এই পাশে সীতাগং, ও পাশে আরাকান। সীতাগংকে বলা হয় বাবুল ইসলাম, ইসলামের দরজা, ওখান থেকে বাংলাদেশে ইসলাম ঢুকেছে আরব বণিক ও মহাদেশ বিদ্বানগণের মাধ্যমে। তারা স্বাধীনভাবে নিজেদের কোরআন হাদিস মোতাবেক শাসিত পরিচালিত হতেন, রাজার বিরুদ্ধে কোনো বিদ্রোহ করতেন না। পরবর্তীতে 1494 খ্রিস্টাব্দ থেকে 1434 খ্রিস্টাব্দ থেকে 1645 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 250 বছর ওখানে মুসলমানরাই স্বাধীন রাজ্য পরিচালনা করেন আরাকান স্টেট নামে। এবং তারাই বাংলা ভাষার উন্নয়ন করেন। আজকে যেমন ঢাকা বাংলা ভাষার রাজধানী, কলকাতা কিন্তু বাংলা ভাষার রাজধানী নয়, মনে রাখবেন। কলকাতা হিন্দির রাজধানী, বাংলা শেষ ওখান থেকে। কলকাতা রিক্সাওয়ালা পর্যন্ত বাংলা বলে না, খালি উর্দু বলে। ঢাকা হল বাংলার একমাত্র স্থান, সারা ওয়ার্ল্ডের মধ্যে বাংলাদেশের রাজধানী ঢাকাই হল বাংলা ভাষার বলতে পারেন সবচেয়ে উন্নয়ন কেন্দ্র। এখন একসময় এই কেন্দ্র ছিল আরাকানের রাজসভা, তখন প্রায় 17 জন রাজার সুলতানের নাম পাওয়া যায়। মুসলিম সুলতান হিসেবে প্রথম ছিলেন কলিমা শাহ, তারপরে আসেন সুলতান শাহ, তারপরে আসেন সিকান্দার শাহ, তারপরে আসেন শাহ সগির, তারপরে আসেন হোসেন শাহ। এই সমস্ত এনাদের আমলে বাংলা ভাষার উন্নয়ন হতে হতে এতদূর চলে যায়। বিখ্যাত কয়েকজন নাম আমরা জানি, সৈয়দ আলাউলের নাম আপনারা জানেন, দৌলত কাজীর নাম আপনারা জানেন, মর্জান শাহর নাম আপনারা জানেন। এদের মাধ্যমে বাংলার যে উন্নতি হয়েছিল, এদেরকে সামনে রেখেই বাংলা ভাষার উন্নয়নের কথা আমরা বলে থাকি। অথচ এই বাংলার উন্নয়নের কেন্দ্রই ছিল কিন্তু আরাকান। তারা একদিক দিয়ে বাঙালি, একদিক দিয়ে মুসলমান। ইয়াওম বলে বড় একটা পাহাড় আছে, লম্বা এবং উঁচু। এই পাহাড় দিয়ে আরাকানের সঙ্গে বার্মার সঙ্গে মাঝখানে বড় পার্থক্য রেখা টানা হয়েছে প্রাকৃতিকভাবে আল্লাহর পক্ষ থেকে। 1942 সালে ওই বার্মা রাজা অতর্কিতে হামলা করল আরাকানের রোহিঙ্গাদের, মুসলমানদের উপরে। করে এক হামলাতেই মাসখানেক ধরে কচু কাটা করে 5 লক্ষ মানুষকে হত্যা করল। এই প্রথম 1942 সালে ব্রিটিশের ভেদ বুদ্ধির কারণে, কারণ এরা হল চট্টগ্রামের সঙ্গে এদের সব মিল, ওখান থেকে চট্টগ্রামের কক্সবাজার তার নিজের শহর বলে তারা মনে করে সবসময়। কিন্তু এমন করে ম্যাপটা করে দিয়ে গেলে বাংলাদেশের ম্যাপটা, যে ওই আরাকানকে বাংলাদেশের ব্যাপে দিল না, ওটা দিল বার্মার সঙ্গে লাগিয়ে, যাতে সারাজীবন মারামারি করে মরে ওরা। সেই অবস্থা এখনো চলছে। 1942 সালে গেল 5 লক্ষ, 1978 সালে গেল পরে 3.5 লক্ষ, 1992 সালে গেল 2.5 লক্ষ মানুষ, আর এবারে যে আবার মার শুরু করেছে, এতে কয় লক্ষ মারবে আল্লাহ ভালো জানে। তাদেরকে আপনার পত্রিকা রাখাইন দেখেন, রাখ ইন অর্থ হল রাক্ষস, ওরা রাক্ষসের মতোই মানুষ হত্যা করে। মগের মুল্লুক বলে আমরা আমাদের বাংলা ভাষা খুব চালু আছেন একটা কথা, এরা হল মগ। এখন ভদ্র ভাষা বের করছে রাখাইন। এদের হামলায় আজকে মুসলিম মা বোনেরা চরমভাবে নির্যাতিত, অথচ প্রতিবেশী আমরা চরমভাবে বলতে পারেন ভদ্র, নিশ্চয় ভদ্র মানুষে বসে আছে। আমরা যখন বিবাদে পড়েছিলাম, আমাদেরকে পার্শ্ববর্তী রাষ্ট্র আশ্রয় দিয়েছিল, আর তারা যখন বিবাদে পড়েছে আমরা আশ্রয় দেয় না, তাদের মেলা দৌড় দিচ্ছি। 78 সাল থেকে এই পর্যন্ত হাজার হাজার রোহিঙ্গা এখানে আসে, তাদেরকে নির্বাসনের জন্য, তাদেরকে তাদের দেশে ফেরত পাঠানোর জন্য বিশ্বের কোনো নেতা এগিয়ে আসে নাই। জাতিসংঘ হাতে খেলার পুতুল। মুসলমানদের একটা সংস্থা আছে ওআইসি, ওটা একেবারে বলতে পারেন চূড়ান্ত একটা বাজে দল। টাকা আছে, সাহস নাই, ভীতু কাপুরুষের একটা সংগঠন। আমাদের সরকার আলহামদুলিল্লাহ তাদের চাইতে বেশি দুর্বল। একটা মানুষ ডুবে মরে যাচ্ছে, তাকে আপনি উঠাবেন নাকি আগে বলবেন বেটা তুই বল, তুই আমার দলের লোক না বাইরের লোক? আগে উঠাতে হবে না, এটাই তো মানবতা। আগে তাদেরকে বাঁচান, তারপরে রাজনৈতিক দর কষাকষি করবেন। কিন্তু না, আপনি তাদেরকে ডুবিয়ে মেরে দিচ্ছেন সাগরের পানিতে। আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না? যিনি এ কাজ করছেন আল্লাহ সবই দেখছেন, আল্লাহর সামনে সবকিছু হচ্ছে। আমরা আল্লাহতে বিশ্বাস করি, আমরা কেয়ামতে বিশ্বাস করি, আমরা পরকালে বিশ্বাস করি। আমাদের সরকারকেও অবশ্যই কৈফিয়ত দেওয়া লাগবে আল্লাহর কাছে, যে তোমার সামনে এত অন্যায় হচ্ছে, তুমি কেন ওই সরকারের কাছে চাপ সৃষ্টি করলে না, কেন আন্তর্জাতিক বিশ্বে চাপ সৃষ্টি করলে না, কেন ওই অসহায় মানুষগুলোকে আগে উদ্ধার করলে না? নিয়ে তুমি জেলে ঢুকাও তাও ভালো, কিন্তু ওদেরকে আগে বাঁচাও। সেন্ট মার্টিনস দ্বীপে তারা আসতে চাচ্ছে, ঠেলে ফেলে দিচ্ছে, উঠতে দিচ্ছে না, ওখানেই তারা নৌকাতে না খেয়ে মরে যাচ্ছে। এরপরেও কিছু করা যাচ্ছে না। বর্মিজ সেনাবাহিনী তাদেরকে নৌকা সব ডুবিয়ে মারতেছে, বাংলাদেশ সেনাবাহিনী তাদেরকে ফিরিয়ে দিচ্ছে। এই যদি চরিত্র হয় তুই মুসলমান না ও অমুসলমান, এই দুদিনের মধ্যে পার্থক্যটা কি হল? দিল কান্দে তাই বলছি, হাদিসটা শুনিয়ে দিচ্ছি, কোরআন তো শুনালাম, এবার হাদিস শোনেন। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াসতাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াসতাতি ফাবিকলবিহি যালিকা আযাফুল ঈমান। আল্লাহ রসুল বলছেন তোমরা কোন অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিরোধ করো, না পারলে জবান দিয়ে প্রতিবাদ করো, না পারলে অন্তত্বে ঘৃণা করো, এটাই সবচেয়ে নিকৃষ্টতম সবচেয়ে নিম্নতম ইমান। ওয়ালাইসা ওয়ারা যালিকা মিন ঈমান মিন খারদাল, এরপরে সরিষা দানা পরিমাণ ইমান আর নাই। আমরা ঘৃণাও করছি না, মুখেও কথা বলবো না, কাজেও কিছু করবো না। কাজে করার ক্ষমতা সরকারের আছে, আমরা দেশের সাধারণ নাগরিক, আমরা দাবি করতে পারি সরকারের কাছে, দাবি করব বিশ্ব সম্প্রদায়ের কাছে, আপনারা এগিয়ে আসুন, অন্যায়ের প্রতিবাদ করুন, নির্যাতন থেকে মানুষগুলোকে বাঁচান। আর সঙ্গে সঙ্গে আমরা দোয়া করব আল্লাহর কাছে, আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে, এই নির্যাতিত মা বোনদেরকে, এই মানুষগুলোকে তুমি তোমার ক্ষমতা বলে বাঁচিয়ে দাও, তাদেরকে উদ্ধার করো, বলুন আমিন। হে আল্লাহ নির্যাতিত মুসলিম ও বাঙালি ভাই বোনদেরকে তুমি জালেমদের হাত থেকে বাঁচাও, তাদের জান মাল ইজ্জতের গ্যারান্টি দেওয়ার জন্য আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব, এছাড়া আমাদের কিছু করার নাই। যারা নির্যাতনকারী জালেম তাদেরকে অবশ্যই আমরা ঘৃণা করব, যদি ঘৃণা করতে ব্যর্থ আমরা মুসলমানে থাকবো না। যেই কেউ অন্যায় করবে পৃথিবীর যে প্রান্তে যত শক্তিশালী মানুষ হোক না কেন, তাকে আমরা কখনোই ভালোবাসতে পারি না। অতএব রোহিঙ্গা ভাইদের, নির্যাতিত ভাইদের জন্য আমরা দোয়া করছি, এবং সেই সাথে সাথে আমাদের নির্বাচিত সরকারের কাছে দাবি করছি তার যা সাধ্য আছে তাই নিয়ে যেন অতি দ্রুত তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে যান। সেই সঙ্গে বিশ্ব সম্প্রদায়, সারা পৃথিবীর যারা বড় বড় নেতৃত্বে আছেন, মানবাধিকারের বড় বড় কথা বলেন, তারা যেন দ্রুত এগিয়ে আসেন, কাদের কাজ কিছু করেন, শুধু মুখে বিবৃতি লাভ হবে না, দ্রুত তাদেরকে উদ্ধার করেন, আগে তাদেরকে বাঁচান, এরপর যে অন্য কিছু হবে। আল্লাহ পাক এদেশের মানুষকে এবং মুসলিম উম্মাকে পৃথিবীব্যাপী নির্যাতন থেকে রক্ষা করুন। শুধু এখানেই না, সারা পৃথিবীতে মুসলমানদের নির্যাতন হচ্ছে, সোমালিয়া নির্যাতন হচ্ছে, সুদানে নির্যাতন হচ্ছে, আফগানিস্তানে নির্যাতন হচ্ছে, কাশ্মীরে নির্যাতন হচ্ছে, ইরাকে নির্যাতন হচ্ছে, সর্বত্র মুসলমানরা খালি মার খাচ্ছে, মারছে কারা তা তো আপনারা জানেন ভালো করে। এরপরেও যদি আমরা আল্লাহকে একটু দোয়াও করতে না পারি, তা আমাদের তো আল্লাহ পাক কোনো কিছুই কবুল করবেন না। হে আল্লাহ তুমি আমাদের সবাইকে ইমানের সাথে দুনিয়াতে বিদায় তৌফিক দান করো। হে আল্লাহ তুমি আমাদের নির্যাতিত ভাই বোন যে দেশেই হোক না কেন, তুমি তাদেরকে সাহায্য করো। হে আল্লাহ তুমি আমাদেরকে তোমার দিনের পক্ষে দৃঢ় থাকা তৌফিক দান করো, এবং যারা নির্যাতিত তাদের জন্য কিছু করার তৌফিক তুমি আমাদেরকে দান করো। তুমি আমাদের সরকারকে শক্তিশালী করো, এবং সত্যিকার অর্থে যারা হকপন্থী সরকার, শক্তিশালী মানুষ পৃথিবীতে আছে, আল্লাহ তুমি তাদেরকে এগিয়ে এনে এই নির্যাতিত ভাই বোনগুলিকে উদ্ধার করো। আমিন। আকুল কৌলি হাজা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।